السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام ديگر مسلمان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও শাবান মাসের এই প্রথম জুমায় জুমা পড়ার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহর সৃষ্টির মাধ্যমে এ বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। সেখান থেকে গত জুমাতে আমরা মেরাজ সম্পর্কেও কিছুটা আলোচনা করেছিলাম, তাও মূলত আল্লাহর পরিচয়কেই বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আসমানগুলো ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নামকে দেখিয়েছেন। এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের মহান সৃষ্টির পরিচয় বহন করে। এজন্য যুগে যুগে যারা একটু জ্ঞানী, যারা বিজ্ঞানী, তারা আল্লাহর পরিচয়, আল্লাহর অস্তিত্ব এগুলো স্বীকার করেছে এবং বর্তমান যুগেও করছে। নাস্তিক একেবারেই সংখ্যায় কম। এখনো বর্তমানে দুনিয়াতে নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করে এদের সংখ্যা খুবই নগণ্য। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এজন্য আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছেন। একজন বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী রবার্ট মরিস, উনি বলছেন যে মহাসত্য উদ্ভাবনের জন্য জরুরি শর্তাবলীর ভিত্তিতে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গ্রহণের চেষ্টা করা হলে তা স্বতঃস্ফূর্ত ভাবে স্পষ্ট ও প্রকট হয়ে ধরা দিবে। আল্লাহ ও মানুষের মধ্যে যে সম্পর্ক থাকতে পারে বা থাকা উচিত সে সম্পর্ক কেউ গবেষণা করলে সে গবেষণার জন্য অবশ্য পালনীয় শর্ত সমূহ অতীব গুরুত্বের সহকারে ও সর্বান্তকরণে পূরণ করলে বাঞ্ছিত সম্পর্ক স্থাপিত হতে পারে। অর্থাৎ আল্লাহকে নিয়ে যদি মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য গবেষণা করে তো সে অবশ্যই আল্লাহর পরিচয় পাবে, আল্লাহকে সে জানতে পারবে। এমনি ভাবে বিশ্বের আর এক বিজ্ঞানী গণিত ও রসায়নবিদ জন ক্লিপ কথরান তিনি বলেছেন, যখন এই জগৎ নিজেকে নিজে সৃষ্টি করতে পারেনি তার পরিচালনাকারী আইনাবলী সৃষ্টি করতে, তখন সৃষ্টির এই কাজ নিশ্চয়ই অজড় কোন প্রতিনিধি দ্বারা সম্পাদিত হয়েছে। একটা জড় পদার্থ সে নিজেকে নিজে চালাতে পারে না, নিজে কিছু আবিষ্কার করতে পারে না, তো নিশ্চয়ই এই সবগুলো কোন অজড় পদার্থ বা অজড় কোন প্রতিনিধি দ্বারা সম্পাদিত হয়েছে। উক্ত প্রতিনিধি এই কাজ করতে গিয়ে অতীব বিস্ময়কর অলৌকিক ব্যাপারাদি সম্পাদন করেছেন, তাতে এই প্রতিপন্ন হয় যে এই প্রতিনিধি নিশ্চয় সর্বশ্রেষ্ঠ মনীষার অধিকারী, যে মনীষাকে মনের প্রতীক বলা যায়। জড় জগতে মনকে কাজে লাগাতে হয়। এইভাবে এক এক বিজ্ঞানী, আর একজন বিজ্ঞানী ডোনাল্ড হেনরি পেটার গাণিতিক ও পদার্থ বিজ্ঞানবিদ, উনি বলেছেন, বিশ্ব প্রকৃতির প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো কিছুই বিবেচনা করা হোক না কেন, অথবা প্রকৃতির উৎপত্তি সম্পর্কে যে কোনো প্রশ্নের পর্যালোচনা করা হোক না কেন, একজন বৈজ্ঞানিক হিসেবে সকল বিষয়ে সক্রিয় প্রধান ভূমিকায় আল্লাহকে বসিয়ে আমি পরম সন্তুষ্টি লাভ করি। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন মূল চরিত্র, যেসব প্রশ্নের আজও জবাব দেওয়া হয়নি একমাত্র তিনিই তার জবাব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারাই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছেন, যারাই আল্লাহর সৃষ্টির কিছুটা জ্ঞান রাখেন, তারা আল্লাহর পরিচয়কে স্বীকার করেছেন। এরকম আর একজন বিজ্ঞানী উনি বলেছেন, প্রাকৃতিক প্রপঞ্চে আল্লাহকে যেভাবে মূর্তি করা হয়েছে তার মধ্য দিয়ে আল্লাহকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা আজও মানুষের সীমাবদ্ধ। তাই আল্লাহতেই আল্লাহর অস্তিত্ব এই বিশ্বাসের একটা আধ্যাত্মিক ভিত্তিও থাকে, যা ইমানের ভিত্তি। তাই মানুষের স্বভাববিদ্ধ ইমানের ভিত্তিতে এক স্বয়ংকৃত আল্লাহতে বিশ্বাস স্থাপন করা অনেক মানুষের জীবনে ব্যক্তিগত আনন্দ ও তৃপ্তি লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে আরো অনেক বিজ্ঞানীদের কথা আছে। বিভিন্ন বিজ্ঞানী রিচার্ড ক্যামিস থমাস ডেভিড পার্স সামান্য বাণী আপনাকে গল্প বলবে, একটা বিজ্ঞানের একটা শীর্ষক একটা নিবন্ধ, তো সেখানে তিনি বলেছেন, আমি অজৈব এই বিশ্বে আমার চারিদিকে নিয়ম শৃঙ্খলা আর সুপরিকল্পিত পরিকল্পনাই দেখতে পাই। আমি বিশ্বাস করি না আকস্মিক ভাবে ও ভাগ্যক্রমে পরমাণুর একত্রিত হওয়ার ফলে এই সব কিছু সৃষ্টি হয়েছে এবং আমার চারিদিকে তারা বিরাজ করছে। তার কারণ মনে করি পরিকল্পনার জন্য মনীষার প্রয়োজন, আর সেই মনীষাকেই আমি আল্লাহ বলে অভিহিত করি। এরকম আর একজন বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী ও রসায়ন শাস্ত্র বিজ্ঞানী অস্কার লিও ব্রাউর তিনি বলেন, আমাদের মুখোমুখি অপরিহার্য প্রশ্ন, একটা বইয়ের নাম যেটা, এটাতে তিনি বলেছেন যে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে স্বীকৃতি দান এবং তার ফলে মহাবিশ্বের সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে আল্লাহকে মেনে নেওয়ার মাত্র একটি অর্থ থাকতে পারে, আর তা হল মানুষের প্রতি অমানুষী আচরণের পরিসমাপ্তি। এমনিভাবে আর এক বিজ্ঞানী ইরভিং উইলিয়াম উনি বলছেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করার কারণ হচ্ছে আমি মনে করি না সর্বপ্রথম ইলেকট্রন বা প্রোটন অথবা প্রথম পরমাণু বা প্রথম অ্যামিনো এডিস অথবা প্রথম প্রোটোপ্লাজম অথবা প্রথম বীজ অথবা সর্বপ্রথম মস্তিষ্কটির জন্মের জন্য কেবলমাত্র দৈবই দায়ী। আমি আল্লাহতে বিশ্বাস করি, তার কারণ আমার কাছে এই সব কিছুর মূলে আল্লাহর পবিত্র অস্তিত্বই একমাত্র যুক্তিসিদ্ধ ব্যাখ্যা হতে পারে। এরকম ভাবে আর এক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ক্লার্ক এম হ্যাথাওয়ে তিনি লিখেছেন, আমি যে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই তা হচ্ছে যে মহাবিশ্বের পরিকল্পককে অবশ্যই অলৌকিক হতে হবে। আমি বিশ্বাস করি যে আল্লাহ অলৌকিক। এইভাবে আর একজন বিজ্ঞানী জ্যোতির্বিদ ও গাণিতিক মার্লিন গ্রান্ট স্মিথ তিনি বলেছেন, আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন এবং যারা তাকে অধ্যবসায় সহকারে পাওয়ার চেষ্টা করেন তিনি তাদের জন্য মহা পুরস্কার দাতা। এইভাবে আর একজন বিজ্ঞানী রাসায়নিক তিনি বলেছেন, আল্লাহকে অথবা আল্লাহর কল্পনাকে অবাঞ্ছিত মনে না করে অথবা তথাকথিত অপরিজ্ঞাত বিষয়াবলীর মধ্যে তাকে শ্রেণীভুক্ত না করে মহাবিশ্বের আইন ও শৃঙ্খলার মধ্যে তাকে দেখা এবং তার কাজের প্রশংসা করা আমাদের উচিত। আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহর পরিচয় লাভ করা এবং তাকে স্বীকার করা, তার প্রশংসা করা উচিত। এই জন্য কোন এক ফার্সি কবিও লিখেছেন, যখন আল্লাহকে কেউ দেখতে চায় তো তিনি লেখেন, যখন মক্সি মানাম চু বোয়ে গুল দার বর্গে গুল আর কে দিদান মাইলে দার আর দর সুখান বি নাক মরা। ফুলের ভিতরে যেমন ফুলের সুগন্ধি লুকায়িত থাকে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনও আমার সৃষ্টির মধ্যে লুকায়িত আছি, আমার পরিচয় লুকায়িত আছে। সুতরাং যারা আমাকে দেখতে চাও দুনিয়াতে বসে তারা আমার পরিচয় আমার সৃষ্টি এগুলোকে লক্ষ্য করে এগুলোকে দেখো। এইভাবে আমরা লক্ষ্য করলাম যে বিশ্বের বড় বড় বিজ্ঞানী তারা আল্লাহর পরিচয়কে স্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এগুলো বিশ্বাস করে। এগুলো যে শুধুমাত্র বর্তমান যুগের বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটা না, আগের যুগেও যারা বিজ্ঞানী ছিল অথবা ধার্মিক ছিল এমনকি ইহুদি খ্রিস্টান তারাও আল্লাহকে বিশ্বাস করত। নাস্তিক সর্বযুগে সামান্য কিছু লোকই ছিল। আমরা এজন্য কোরআনুল কারিমের কিছু আয়াত পেশ করব যেগুলো আপনারা আগেও শুনেছেন, বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত এজন্য আমি আবার আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন, সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, কাদেরকে, কাফেরদেরকে, মক্কার ইহুদি খ্রিস্টান এদেরকে জিজ্ঞেস করেন, তৎকালীন কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ তারা বলবে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এমনি ভাবে সূরা জুমার এর 38 নম্বর আয়াত, সূরা লোকমানের 25 নম্বর আয়াত, সূরা যুখরুফের 9 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল আবু লাহাব ফিরাউন নমরুদ উতবা শাইবা মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আকাশ এবং কে সৃষ্টি করেছে জমিন, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এই সব কিছু সৃষ্টি করেছেন এক মহা পরাক্রমশালী এবং মহা বিজ্ঞানী স্রষ্টা যিনি, তিনি সৃষ্টি করেছেন, মহা পরাক্রমশালী মহা বিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং বুঝা গেল এই সবগুলোকে তৎকালীন কাফেররাও বিশ্বাস করত। কোরআন আরো সাক্ষী দিচ্ছে, ওয়ালা ইন তাআতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ, সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত। ওয়ালা ইন তাআতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে অবতীর্ণ করে আকাশ থেকে পানি, ফাআহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতপর সেই পানির মাধ্যমে জমিনকে মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার কে জীবিত করে, কে তার থেকে ফসল উৎপন্ন করেন, এই জমিনকে আবার কে জীবিত করেন, তারা বলবে সব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ করেন। কোরআনের সূরায়ে মুমিনুন এর 84 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, বল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। এই নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে এই সাত আকাশের মালিক এবং কে আরশে আযীমের মালিক, এই সব কিছুর মালিক কে আপনি যদি জিজ্ঞেস করেন, এরকম আপনি জিজ্ঞেস যদি করেন, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্য, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবকিছু করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এগুলো করেন, এই বিশ্বাসটা ওরা করবে, এ কথা কোরআন সাক্ষী দিচ্ছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন, বলো জমিন এবং জমিনে যা কিছু আছে এই সবগুলো কার, ফায়াকুলুনা লিল্লাহি, তারা বলবে সবকিছু আল্লাহ, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, ফায়াকুলুনা লিল্লাহি, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, জিজ্ঞেস করো ওদেরকে মান কে সেই, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, যার হাতে সবকিছুর সার্বভৌমত্ব এবং সবকিছুর ক্ষমতা, তিনি কে, ওয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, যিনি সমস্ত মানুষকে আশ্রয় দান করেন তাকে কেউ আশ্রয় দিতে পারে না, এই সব যদি আপনি জিজ্ঞেস করেন, ইয়াকুলুনা লিল্লাহি, তারা বলবে সবকিছুই আল্লাহ করেন। এরকম ভাবে আরেক আয়াত সূরা ইউনুসের 31 নম্বর আয়াত, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আপনি জিজ্ঞেস করুন মাই ইয়ারযুকু, তোমাদেরকে রিজিক দান করে কে, মাই ইয়ারযুকুকুম, তোমাদেরকে কে রিজিক দান করে, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক, ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে তোমাদের জন্য মৃত্যু থেকে জীবন সৃষ্টি করেন, একটা ডিম মৃত্যু এখান থেকে জীবন সৃষ্টি করেন, ওয়া মান ইউখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্যি, ওয়া মান ইউদাব্বিরুল আমর, এবং এই সব কিছুর ইন্তেজাম কে করেন, এই সব কিছু যে নিয়মিত চলছে এই সব কিছু কে করেন, ফাতায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব কিছু করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যুগে যুগে লোকেরা বিশ্বাস করত, মক্কার কুফাররা যে আল্লাহকে বিশ্বাস করত, এর আরেকটা সহজ প্রমাণ হচ্ছে যে আমাদের নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বার নাম কি, আব্দুল্লাহ, তার নবীজির জন্মের আগেই তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। যদি তৎকালীন কুফাররা মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস নাই করত, তাহলে আব্দুল্লাহ নাম কেউ তার রাখত না, অথচ আব্দুল মুত্তালিব তার পুত্র, এক নাম আছে আব্দুল্লাহ। এভাবে কিন্তু বিষয়টা পার্থক্য কোন জায়গায় আমরা সেটা আলোচনা করব, একদিকে যেমন আব্দুল্লাহ ছিল এক পুত্রের নাম, আর একদিকে ছিল আব্দুল শামস আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম, মূর্তির নামে আব্দুল উজ্জা আব্দুল শামস সূর্যের গোলাম, এসব নামও ছিল। তো যাই হোক, আল্লাহকে তারা বিশ্বাস করতো, এটা আমি প্রমাণ করছি বিভিন্ন দিক থেকে। এমনি ভাবে ফেরাউন যে নিজেও একদিকে আল্লাহ দাবি করেছিল, কোরআনে বলা আছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, কোরআনে আসছে, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আরো কোন আল্লাহ আছে। আর এক জায়গায় সে বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ মনে করো, আল্লাহ বিশ্বাস করো, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। এই ফেরাউন যে ফেরাউন দাবি করতো আনা রব্বুকুমুল আলা, ফাহাসারা ফানাদা, সূরা নাজিয়াতে আছে, ফাহাসারা ফানাদা, সে সমস্ত মানুষকে জমা করলো এবং সে জোরে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, এইভাবে ঘোষণা করলো যে লোকটা, সেই লোকেও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, কোরআন তার সাক্ষী দেয়। সূরায়ে 7 নম্বর সূরা আরাফের 127 নম্বর আয়াত, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسد في الأرض ويذرك وآلهتك. فرعون এর যারা সভাসদ ছিল, ফেরাউনের পরামর্শদাতা যারা ছিল, তারা বলল, আতাজারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসা এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে, লিউফসিদু ফিল আরদ, যে তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াদরাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে এবং তোমার আলিহাদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আলিহাদেরকে, আলিহা আল্লাহর বহুবচন হচ্ছে আলিহা, তোমাকে এবং তোমার আল্লাহদের কাছে বর্জন করবে, এই সুযোগ কি তুমি মুসাকে দিবে? তাহলে বোঝা গেল ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল। তাহলে ফেরাউন নিজের আল্লাহ কি হচ্ছে দাবি করেছিল? ফেরাউন নিজে আল্লাহ দাবি অর্থ হল যে সে মিশর্বখণ্ডের সার্বভৌমত্ব, মিশরের আইনদাতা বিধানদাতা দাবি করত, এই অর্থে সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই জন্য সে কাফের ছিল, কিন্তু এমনি আল্লাহকে সেও স্বীকার করত। এরপরে শুধু এ পর্যন্তই না, মক্কার লোকেরা যে আল্লাহকে স্বীকার করত, এটা আমি প্রমাণ পেশ করেছিলাম যে যখন আব্রাহাম বাদশা আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙতে আসলো, তৎকালীন কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কিছু বকরি দুম্বা ভেড়া এগুলো নিয়ে গেল ওই আব্রাহার লোকেরা। আব্রাহাম বাদশা মক্কার থেকে একটু দূরে মিনার শেষ প্রান্তে মুজদালিফার এদিকে সেখানে অবস্থান নিল, এটাকে বলা হয় বাসনে মুহাসসার, যেখানে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এখানে সে অবস্থান নিল, তার মোবাইল সিংহাসন সে স্থাপন করল। এরপরে আব্দুল মুত্তালিব যখন শুনলেন তার বকরি বেড়া দুম্বা নিয়ে গেছে ওই আব্রাহার লোকেরা, তিনি ওখানে গেলেন। আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবের প্রশংসা আগেও শুনেছে, মক্কার কোরাইশদের লিডার কাবার মোতাওয়াল্লি, এই জন্য তার প্রভাব আব্রাহার বাদশাহর অন্তরে ছিল। এরপরে আব্দুল মুত্তালিব দেখতেও ছিলেন সেরকম, কোরাইশ বংশের নেতা আল্লাহ রাসূলের দাদা, কাজেই সেভাবেই তার চেহারা ছিল। দেখার পরে সে আরো প্রভাবিত হলো, নিজের মোবাইল সিংহাসন থেকে নেমে একটা চাদর বিছিয়ে বসলো আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলার জন্য। আব্দুল মুত্তালিব কথা কোনো ভূমিকা ছাড়া শুরু করলেন, আমি শুনেছি আপনার সৈনিকেরা আমার কিছু বকরি ভেড়া আর দুম্বা ধরে নিয়ে এসেছে, এগুলো ফেরত নেওয়ার জন্য আমি এসেছি। আব্রাহাম বাদশা বলল, আপনার প্রশংসা আপনার পরিচিতি আমি যতটুকু জানতাম তাতে আমার মনের মধ্যে আপনার একটা বিরাট অবস্থান ছিল, প্রভাব ছিল, আপনাকে দেখার পরে আমার সেই প্রভাব আরো বেড়ে যায়, কিন্তু আপনার কথা শুনে আমার সবকিছু মিলান হয়ে গেছে, পানি হয়ে গেছে, কারণ আমি এসেছি আপনার জিকার সাথে মর্যাদা জড়িত, আপনার বংশের মর্যাদা, আপনার নেতৃত্ব, আপনার সেই ধর্ম, সবকিছুর গুরুত্ব যেটার উপরে নির্ভর করে খানায় কেন ভাঙ্গার জন্য এসেছি, আর আপনি সেই বিষয়ে কোনো কথা না বলে আপনি কথা বলছেন সামান্য দুম্বা ভেড়া বকরি নিয়ে। আব্দুল মুত্তালিব তখন যে উত্তর দিয়েছিলেন এটা আমাদের জন্য শিক্ষার বিষয়, তিনি বললেন, আর তুমি ঠিকই মনে করেছ, কিন্তু বিষয়টা হচ্ছে এই, আমি এই দুম্বা ভেড়া বকরির মালিক, সেজন্য এগুলোর জন্য কথা বলতে এসেছি, আর এই কাবার যিনি রব, কাবার মালিক আমি নই, কাবার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান এবং জমিনের মালিক, তোমার আমার মালিক, তুমি কাবা ভাঙতে গেলে সে আল্লাহই তোমাকে ইবাদত করবেন, ইনশাআল্লাহ আল্লাহই তোমার মোকাবেলা করবেন, আল্লাহ কাবা ইবাদত করবেন। কি পাকা ঈমান! শুধু এ পর্যন্তই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, খানায়ে কাবা নির্মাণের প্রয়োজন হল, মক্কার তৎকালীন সংসদ ভবন দারুন নদওয়া, এখানে বসলো আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার সব নেতারা, খানায়ে কাবা নির্মাণ করার প্রয়োজন হয়েছে, সবাই চাঁদা জমা করো, চাঁদা জমা করলো, হিসাব নিকাশ করে দেখা গেল এই চাঁদা দিয়ে, এই পয়সা দিয়ে কাবা, পূর্ণ কাবা, যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করা সম্ভব নয়, সেজন্য পরামর্শ হলো, প্রস্তাব আসলো, কেউ বললো যে একটা কাজ করা হোক, আমাদের এই হালাল পয়সা যেহেতু হচ্ছে না, কিছু হারাম পয়সা যোগ করে নির্মাণ করা হোক। আর একদিকে প্রস্তাব করা হলো যে না, কাবাকে আমরা ঠিক রাখবো আর হারাম পয়সা লাগাবো না, তাতে যে পর্যন্ত হয় তাই করবো, আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না। সিদ্ধান্ত হলো যে হারাম পয়সা দিয়ে কাবা নির্মাণ করবো না, এই জন্য কিছু অংশ প্রয়োজনে বাদ দিব, বাদ দিয়েই কাবা নির্মাণ করা হলো। আজ পর্যন্ত কাবার সেই অংশ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আমার একটা অংশ করে এক তৃতীয়াংশকে আমার বাহিরে, কারণ মক্কার লোকেরা হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করতে সক্ষম হয় নাই। এই জন্য কিছু অংশ বাদ দিয়ে হালাল পয়সায় যে পর্যন্ত হয়েছিল সে পর্যন্ত তারা করল। এই বিবেচনা যদি আমরা করি তাহলে দেখা যায় মক্কার লোকেরা খালি আল্লাহকে বিশ্বাস করত না, আমরা যেরকম ভাবে মসজিদ নির্মাণ করতে গিয়ে সুদখোর দুষ্খোর মদখোর জুয়াচোর কারো পরোয়া করি না, সবার পয়সা নেই, মক্কার লোকেরা এই কাজটাও করে নাই। মক্কার লোকেরা কাবা তওয়াফ উলঙ্গ হয়ে কয় যে কাপড় চোপড় যা পরিধান করে আছে যে সুদের টাকা থাকতে পারে, সুদের কোন বিশ্রাম থাকতে পারে, সেজন্য কাপড় খুলে উলঙ্গ তওয়াফ করত, যে কারণে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল হজ্জ আসেন নাই বছর। আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন হজের সময় আবু বকরকে আমিরুল হজ করে, এবং আলীকে বললেন ঘোষণাকারী হিসাবে, ঘোষণা করো যে আল্লাহ ইয়াতুফা ফিল বাইতি উরিয়ান ওয়ালা মুশরিক, যে এই বছরের পরে আর কোন মুশরিক বাইতুল্লাহ হজ করতে আসতে পারবে না, কোন উলঙ্গ ব্যক্তি তওয়াফ করতে পারবে না, কারণ ওরা তওয়াফ করত। এমনকি লাব্বাইক বলতো, আমরা যে লাব্বাইক করি সে লাব্বাইক মিশকাতের হাদিস আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাকা, একটু যোগ করতে শেষে গিয়ে আমি সেটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা মিশকাত শরীফ কিতাবুল হজের ভিতরে আছে, তারা এই লাব্বাইক করত। এরকম ভাবে আল্লাহর রাসূলের সঙ্গে যখন বদরের যুদ্ধে আবু জাহেল যুদ্ধের জন্য গেল, বদরের যুদ্ধের আগের রাত্রে একদিকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে দোয়া করছেন, হে আল্লাহ তুমি যদি এই মুসলিম ও মুমিনদেরকে ধ্বংস করে দাও, কে তোমার তাওহীদের কথা বলবে, কে তোমার প্রতি ঈমানের কথা বলবে, একদিকে দোয়া করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে বসে নাম ধরে ধরে দোয়া করেছেন, আল্লাহুম্মা আলাইকা বাবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ওয়া সাইবা, নাম ধরে ধরে বললেন আল্লাহ তুমি আবু জাহালকে ধ্বংস করো, উতবা সাইবাকে ধ্বংস করো। আবু বকর সিদ্দিক দিয়ে মুখে হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাস বাস আর লাগবে না, আপনার দোয়া যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। একদিকে আল্লাহ রাসূল দোয়া করছেন আর একদিকে আবু জাহেলের দোয়ার ইত্তো আছে। আবু জাহেল যে দোয়া করেছিল তা ইতিহাসের সব কিতাব পাবেন, সিরাতের সব কিতাবে আছে, আল্লাহুম্মা রাব্বা হাযাল কাবা, হে এই কাবার মালিক কাবার রব, আমরা তোমার কাবা নির্মাণ করেছি, কাবার সংস্কার করি, কাবার হেফাজত করি, যারা হাত কাটতে তাদেরকে পানি পান করাই, সব কিছু আমরা হাজিদের খেদমত করি, তোমার মেহমানদের তাজিন করি, হে কাবার রব। এই দুইটা দল যুদ্ধে লিপ্ত হচ্ছে, একটা দল তোমার প্রিয় দল আবু জাহেলের দল, আর একটা দল মুহাম্মাদের দল যারা ধর্ম ত্যাগ করেছে, মাত্রা ধর্ম ত্যাগ করেছে, সবই হয়ে গেছে, আমরা তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছি। হে কাবার মালিক, এই দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো। কি দোয়া করলো? এই দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো। পরের দিন যুদ্ধ হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বিজয় লাভ করলেন, আল্লাহ তাআলা বিজয় দিলেন, আবু জাহেল মরলো, তার সঙ্গে আরো 70টা কাফের মরলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বললেন যে আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়াকে মেনে নিয়েছেন, দোয়াকে কবুল করেছেন, কারণ সে দোয়া করেছিল যে দলটা আল্লাহ তোমার কাছে প্রিয় তাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে সাহায্য করেছেন, তার প্রিয় দলকে সাহায্য করেছেন, আর ওর দলকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে আমরা আরো যদি একটু সামনে যাই তাহলে দেখি যে ইবলিসও আল্লাহকে স্বীকার করে, আল্লাহ আছেন এ কথা ইবলিস বিশ্বাস করে। ইবলিসকে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলেন, তখন ইবলিস আল্লাহর কাছে দোয়া করেছিল। সূরা হিজর 15 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বলা আছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, হে আমার রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, সুযোগ দাও, হায়াত দান করো। আল্লাহ তাআলা বললেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। এমনি ভাবে কোরআনের আরেক আয়াত সূরা হাসর 59 নম্বর সূরা 16 নম্বর আয়াতে আছে, কামাসালি শাইতানি ইযা ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা, যখন সে বল কুফরি করল, আলা ইন্নি বারিউম মিনকা, মানে শয়তান একজনকে বুদ্ধি দিল তুমি কুফরি করো, যখন সে বুদ্ধি নিয়ে কুফরি করল তখন শয়তান কি বলল, আলা ইন্নি বারিউম মিনকা, আমি তোমার থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যে আল্লাহ রাব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব। কে বলছে? শয়তান। এরকম ভাবে বদরের যুদ্ধের সময় ওই যে আবু জাহালদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন, আবু জাহালরা মূলত যুদ্ধ না করার পরিকল্পনা করেছিল ফিরে আসবে, শয়তান সে সময় গিয়ে তাদেরকে বুদ্ধি দিল, কারণ আবু জাহালরা গিয়েছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন মক্কার একটা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী দল মদিনার রাস্তা হয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, তাদের উদ্দেশ্য হলো এই ব্যবসায় যে লাভ হবে সেই লাভ দিয়ে তারা অস্ত্র কিনে মদিনায় আক্রমণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন তখন সাহাবীদেরকে বললেন চলো এই ব্যবসায়ী দলকে আমরা আটকে দিব। মূলত ব্যবসায়ী দলকে হামলা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীদেরকে সাথে নিয়ে রওনা হলেন। কিন্তু মদিনার মধ্যে গোয়েন্দা ছিল, মুনাফিক ছিল, তারা আবু সুফিয়ানকে জানিয়ে দিল এই রাস্তা দিয়ে গেলে তোমাদের বিপদ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে হামলা করবেন। যে কারণে আবু সুফিয়ান মক্কায় পত্র লিখল যে ব্যবসায়ী দলকে সাহায্য করতে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথে হামলা করতে পারে। এই চিঠি পাওয়ার পরে আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা মদিনার দিকে রওনা হয়ে আসে আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করার জন্য। আবু সুফিয়ান একদিকে তোমার সাহায্য চাইল আর একদিকে নিজেও বাঁচার চেষ্টা করলো, সে মদিনার রাস্তা না ধরে সাগরের পার দিয়ে যে রাস্তা আছে মক্কায় যাওয়ার সে রাস্তায় মক্কায় পৌঁছে গেল। এরপরে চিঠি লেখলো আবু সুফিয়ানকে, আবু জাহেলকে, তোমরা গিয়েছিলে আমাদেরকে সাহায্য করার জন্য, আমরা মক্কায় পৌঁছে গেছি, তোমরা ফিরে আসো। আবু জাহাল তখন পরামর্শে বসলো যে আমরা যুদ্ধ করবো না, যুদ্ধ না করে ফিরে যাব। বেশিরভাগ লোকদের পরামর্শ ছিল যুদ্ধ না করে ফিরে যায়, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করা, তাদেরকে রক্ষা করা। তারা যখন নিরাপদে মদিনায় চলে মক্কায় চলে গেছে, এখন আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই সময় শয়তান এসে হাজির। নজদ এলাকার একজন বড় পীরসাহ ছিল তখন আরবি, ওই পীরের সুরত ধরে আসলো, এসে কি বলল, কোরআন শরীফের সূরা আনফালের 48 নম্বর বলা হচ্ছে আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, তোমাদের মোক্ষম সুযোগ, একদিকে তোমরা সশস্ত্র যোদ্ধা আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন অস্ত্র নেই, তারা যুদ্ধ করতে আসে নাই, অপরদিকে তোমাদের 1000 লোক ওদের মাত্র 313 জন, ওরা মদিনার বাইরে, এইরকম সুযোগ আর পাওয়া যাবে না, মদিনার থেকে সাহায্য করতে আসতে পারবে না। এইভাবে আরো বুঝালো তার এত বড় সাহস, তোমাদের মক্কার ব্যবসায়ী দলকে হামলা করতে প্রস্তুত হয়েছে। এইভাবে যখন সে উস্কানি দিল, শয়তানের পরামর্শে তারা সিদ্ধান্ত করলো যে আমরা যুদ্ধ করব। শয়তান আরো অভয় দিল, ওয়াইন্নি জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাহায্যকারী, তোমাদের পাশেই আছি। ফালাম্মা তারাতিল ফিয়াতানে, যখন শয়তানের পরামর্শ অনুযায়ী যুদ্ধের সিদ্ধান্ত হলো, পরের দিন যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো। ফালাম্মা তারাতিল ফিয়াতানে, যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো। নাকাসা আলা কিবাইহি, শয়তান তখন উল্টা পায়ে পালাতে শুরু করলো, মানে পিছন দিকে ফিরে না, বরং উল্টা পায়ে পালাতে শুরু করলো যেন ধরা না পড়ে। ওয়াকালা, এবারে আবু জাহাল জিজ্ঞেস করলো তোমার কি যাচ্ছ কই, দাও তুমি কোথায় যাচ্ছ, তুমি না বলেছিলে আমাদের সঙ্গে থাকবে। এবারে শয়তান কি উত্তর দেয় শুনুন। ওয়াকালা ইন্নি বারিউম মিনকুম, শয়তান বলল আমি তোমাদের থেকে বারা করলাম, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দুশমনদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, বারা করতে হবে। ইন্নি বারি উম্মিনকুম, শয়তান এটা বুঝে, এই জন্য প্রথম সে ঘোষণা করলো যে আমি ঘোষণা করছি তোমাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। ইন্নি বারি উম্মিনকুম, কেন সম্পর্ক বিচ্ছিন্ন করলা। ইন্নি আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল? বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, শয়তান ফেরেশতাদেরকে চিনে তাদের সঙ্গে ছিল। শয়তান ইচ্ছে করলেও আল্লাহকে অস্বীকার করতে পারে না, কারণ শয়তান আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফেরেশতা চিনে। সে বলল ইন্নি আরামা লা তারাওনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল আকাব, আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। কে বলছে? শয়তান ও শুরু করলো যে আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এইভাবে শয়তান ও আল্লাহকে স্বীকার করে বলে ঘোষণা করলো। তাহলে আমি যে চিত্র তুলে ধরলাম, যুগে যুগে মানুষেরা আল্লাহকে স্বীকার করত, আমরা তাদেরকে মক্কার কাফের বলি, তারা আল্লাহকে স্বীকার করত। বর্তমান যুগের কাফেররা আল্লাহকে স্বীকার করে, বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে, হিন্দুরা ভগবান বলে, এমনকি খ্রিস্টানরা এক ধাপে গিয়ে তারা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি বলে। কোরআন বলছে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় এবং আত্মভাজন লোক, আল্লাহর মদত পুষ্ট, আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত লোক, না আমরা আল্লাহর নাতিপুতি, আপনা নাতিপুতির অর্থে এইভাবে দাবি করে। এই জন্য যে কথা বলছি, দেখি যুগে যুগে নাস্তিক খুবই কম ছিল। আবার এই গত কয়েক জুমা থেকে যে বিষয়টা ছিল, তা ছিল মূলত আল্লাহ আছেন এই বিষয় নিয়ে। কিন্তু এতটুকু বিশ্বাস করলে কি মুসলমান হওয়া যাবে? যদি এতটুকু বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়, তাহলে দুনিয়ার এই যাদের কথা বললাম সব মুসলমান, কেউ কাফের নাই, কারণ সবাই আল্লাহ বিশ্বাস করে। কিন্তু আমরা জানি যে শয়তান কাফের, আবু জাহেল কাফের, আবুল আহাব কাফের, ফেরাউন কাফের, এই সবগুলো কাফের, ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, হিন্দুরা কাফের। কেন কাফের তাহলে বোঝা দরকার, পার্থক্যটা কোন জায়গায়। এই জন্য আমি আর একটা বিষয়ের সূচনা করছি, তা হলো যে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলেই মুসলিম হওয়া যায় না। বরং আর একটা বিষয় মুসলিমদের মধ্যে কাফেরদের মধ্যে যারা পার্থক্য করে, যারা ইসলামের মূল ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছিলেন, যেই দাওয়াত দেওয়ার পরে কুফফারদের সঙ্গে তার সংঘর্ষ হয়, যেই দাওয়াত দেওয়ার পরে মক্কার লোকদের সঙ্গে আলাদা হয়ে যান, সেই বিষয়টা আমরা লক্ষ্য করে দেখব। তিনি যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ফাত্তা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট বলুন। আর এক আয়াতে বলা হয়েছে ওয়াঙ্গের আশি রতাকাল আকাবিন, আপনি আপনার নিকট আত্মীয় নিকট লোকের নিকটের লোকদেরকে সাবধান করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা পাহাড়ে গিয়ে উঠলেন, সাফা পাহাড়ে গিয়ে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া আলাল কুরাইশ, হে সকালের বিপদ, হে কুরাইশের লোকেরা, হে বনু সেহের, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু হাশেম, হে বনু মুত্তালিব, নাম ধরে ধরে ডাকলেন। এরপরে সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে কুরাইশের নেতারা, আমি যদি তোমাদেরকে বলি লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা তোমরা মেনে নাও, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু প্রস্তুত রয়েছে, যেই কোনো মুহূর্তে হামলা করবে, মক্কাকে তছনছ করে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? সব নেতারা এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাব না কাকাদিবান, আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আবার বললেন, ওহে আমার কুরাইশের নেতারা, আমি তোমাদেরকে বলছি লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা তোমরা স্বীকার করে নাও, একটা কথার স্বীকৃতি দাও, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহা আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়াতা দীনুল তোমরা আজম, গোটা আরব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে যাবে, তোমাদের ধর্ম মেনে নিবে, তোমাদের নেতৃত্ব মেনে নিবে, তোমাদের বর্ষতা স্বীকার করবে, আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম মানবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে, জিম্মি হয়ে থাকবে। একটা মাত্র কথা মানতে হবে। নেতারা যখন নেতৃত্ব পাইলো তখন খুব খুশি, মোহাম্মদ বলো একটা কেন এরকম দশটা কথা মেনে নিব, জলদি করে বলো সেই কথাটা কি, যেই কথা মানলে পরে আরবের মালিক বনে যাব, যেই কথা মানলে পরে গোটা বিশ্ব আমাদের ধর্ম অনুসরণ করবে, যেই কথা মানলে পরে গোটা বিশ্বের লোকেরা আমাদেরকে জিজ্ঞিয়া দিবে, কর দিবে, এমন কথা বলো, কে কি কথা কি? এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে বিশ্ববাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো আনুগত্য বা উপযুক্ত নেই। এই কথা বললেন, তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু, ব্যাখ্যা দিলেন তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে, জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব জায়গায় এক আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, ওয়াতাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য যা কিছু ইবাদত করো সবগুলো বর্জন করবে। এই হলো সেই একটা কালিমা, একটা কথা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবুল আহাব আবু জাহেল প্রতিবাদ করলো আর বলল, তাব্বান লাকা সায়রাল ইয়াম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলি হাদা জামাতানা, তুমি আমাদেরকে এজন্য দমা করেছো। এরপরে মক্কার লোকেরা বুঝে শুনে প্রতিবাদ করলো, তারা বলল, বুঝতে পারলো এই লাইলার অর্থ হচ্ছে আমাদের দেবদেবী সব শেষ হয়ে যাবে, 360 মূর্তি শেষ হয়ে যাবে, লাইলার অর্থ হচ্ছে আমাদের মন গড়া আইন কানুন বন্ধ হয়ে যাবে, লাইলার মানে হচ্ছে আমাদের মন গড়া জীবনযাপন বন্ধ হয়ে যাবে, এক আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে। এটা বুঝে শুনেই তারা প্রতিবাদ করেছে। কোরআন বলছে, আবু লাহাব বলল, আজাল আল আলিহা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সে কি সমস্ত আলিহাদেরকে এক আল্লাহে কেন্দ্রীভূত করে ফেললো? নিশ্চয় এটা বড় আশ্চর্য কথা। হাযা শাইউন উজাব, অত্যাশ্চর্য কথা এটা যে সমস্ত আল্লাহ গুলোকে এক আল্লাহ কেন্দ্রীভূত করে দিল। বুঝে গেল এইখানেই পার্থক্য, এইখানেই পার্থক্য। ইসলাম বলে এক আল্লাহ সবকিছুর মালিক, আর ওরা বলে আল্লাহ আছেন অন্য গুলো আছে। সেজন্য বলেছিলাম আব্দুল মুত্তালিবের এক পুত্রের নাম যেমন আব্দুল্লাহ ছিল, তেমন আর এক পুত্রের নাম ছিল আব্দুল শাম সূর্যের গোলাম, আর এক পুত্রের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জার গোলাম। এইভাবে আল্লাহ আছে অন্য গুলো ও আছে, এরকম ভাবে দেখা যায় মক্কার লোকের আল্লাহ মানে, হিন্দুরা আল্লাহ মানে, আবার 3 কোটি না 30 কোটি দেব দেবীর পূজা করে, এগুলোও ঠিক আছে। এইখানেই মুসলিমদের সাথে অন্যদের পার্থক্য, একটা পার্থক্য এটা। 2 নম্বর পার্থক্য হলো, এটা হলো আল্লাহর উলুহিয়াত, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর কেবল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 2 নম্বর পার্থক্য হচ্ছে, যখন আল্লাহর সার্বভৌমত্বকে মানলাম, সার্বভৌমত্বকে মেনে নেওয়ার পরে 2 নম্বর কাজ হচ্ছে তার আইন মেনে চলা। এটা আপনারা জানেন যে সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয়। এজন্য আমাদের দেশে নিয়ম আছে, জনগণ ভোট দেয়, এমপি বানায়, এমপিরা সংবিধানে লেখা আছে, সংবিধান 7-1 লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ ভোট দিয়ে তারপরে এমপি বানায়, এমপিরা সংসদে গিয়ে সার্বভৌম ক্ষমতা মালিক হয়, এরপরে তারা ওখান থেকে যে আইন অর্ডার দেয় সেটা হচ্ছে আইন। কারণ আইন বলাই হয় সার্বভৌমত্বের কমান্ড কি। একজন মুসলিম যখন সার্বভৌমত্বের অধিকারী মনে করলেন কাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবার সে আল্লাহর আইন মানবে। এই অর্থে আল্লাহকে বলা রব, কি বলা হয় রব, রব মানে এইখানে চলে আসে এই বিষয়গুলো, আল্লাহ সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, এই সবগুলো রব। সুতরাং লা ইলাহা মানলে পরে এক আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে, সার্বভৌমত্বকে মানতে হবে, আবার দিকে সে আল্লাহর কমান্ডকে মানতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সার্বভৌমত্ব মানলো, কমান্ড মানে না, সে শয়তানের মতো। শয়তান সব মানে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, শয়তান সব হুকুমকে অমান্য করেছে তাও না। আপনারা বলবেন যে আমরা তো ওদের মূর্তি পূজা করি না, মক্কার লোকেরা মূর্তি পূজা করত। আসুন সেই প্রসঙ্গে আমি বলছি, মক্কার লোকেরা মূর্তি পূজা করত কেন, তাও কোরআন বলছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকারিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা মূর্তি শুধুমাত্র এজন্য পূজা করি যে মূর্তিগুলো সামান্য হলেও আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে। কি জন্য মূর্তি পূজা করত, আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের যুগেও মূর্তি আছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে, চেতনার মূর্তি আছে, বিভিন্ন স্মৃতির মূর্তি আছে, এরকম ভাবে মূর্তি আছে, আগুনের সামনে নিরাপত্তা পালন করা হচ্ছে, এরকম বিভিন্ন শহীদ মিনার তৈরি করে তার নিরাপত্তা পালন করা হচ্ছে, এইগুলোই মূর্তি। এইভাবে তাদেরকে ফুল দেওয়া হচ্ছে, তাদের জন্য নগ্ন পা হাঁটা হচ্ছে। এইভাবে মূর্তির চেহারা যুগে যুগে পরিবর্তন হয়, বর্তমান যুগের মূর্তি একরকম। বরং মক্কার লোকেরা মূর্তি পূজা করতে আল্লাহকে পাওয়ার জন্য, আর আমাদের যুগের লোকেরা মূর্তি পূজা করে হেবাদত করে কিসের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য না। এমনি ভাবে মক্কার লোকেরা কবর পূজা করত না, আমাদের যুগের লোকেরা কবরের ভিতরে মূর্তি রেখে মুর্দা রেখে তারপর পূজা করে। আমি কবরের সেই মৃত্যু লোকদের কথা বলছি না, ওনারা বড় বড় হতে পারে আল্লাহওয়ালা ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ রাই, আজমির রহমতুল্লাহ রাই, এরা এগুলো করতে পারেন নাই। আজকে তাদের কবরে কি করা হচ্ছে, কবরে গিয়ে দেখবেন দিনের বেলায় হাজার হাজার মোমবাতি জ্বালানো হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, সেজদা করা হচ্ছে এবং গিরাব করানো হচ্ছে, এবার আগরবাতি মোমবাতি এগুলো তো আছেই। এইভাবে কবরে যা করা হচ্ছে, আমার মনে পড়ে সেই জওহরলাল নেহরুর কথা, তিনি যখন দেখলেন যে আজমিরে হাজার হাজার লোক যায়, তখন ওখানে গেলেন, দেখে পড়তে হাসলেন, হেসে পরে মন্তব্য করলেন, মুঝে বাত সমঝ মে আ গই, আমার বুঝে এসেছে হিন্দু আর মুসলিম মে কোই ফরক নেহি হ্যায়, হিন্দু মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই, ফরক সিরফ এহি হ্যায়, ও ভি আল্লাহ ওয়ালোকে পূজা করতে হ্যায়, হাম ভি করতে হ্যায়, ও কবর মে রাখকর পূজা করতে হ্যায়, হাম মূর্তি বানাকে পূজা করতে হ্যায়, আমার বুঝে এসেছে হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই, হিন্দুরাও বড় বড় আল্লাহওয়ালাদের পূজা করে, মুসলিমরাও পূজা করে, মুসলিমরা কবরে রেখে তারপরে পূজা করে, আর হিন্দুরা ওদের মূর্তি তৈরি করে তারপর উপরে রেখে পূজা করে। পার্থক্য এটা, আজকে সেটাই দেখা যাচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় কবর পূজা এমন ভাবে চলছে, টাকা পয়সা নিজ হাতে ফেলুন, আবার দেখা যায় ঘন্টা লাগায় কব কবুল হয়ে গেছে। এক এক কবরের সামনে আপনি সিলেট যান, গজার মাছের ময়লা কাটে মানুষে, চট্টগ্রাম যান সেখানে কচ্ছপের ময়লা কাটে, খানজাহানারি যান কুমিরের ময়লা কাটে। কুমির যদি কারো মুরগি না খায় কান্দে, আরে আমার মুরগি কবুল করে নাই। অবসমান জাতি যেই কুফাররা খানায় কাবা পূজা করতো, সেই কুফাররা এইসব কাজ করতো না। আজকে যদি ওই কারণে এইসব কাজ করে তারপরে মুসলমান হয়, তাহলে মক্কার কুফার দোষটা কি ছিল, শয়তানের কি দোষ ছিল, বোঝা গেল? এই সব করলে মুসলমান থাকে না। মুসলমান কি জন্য থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ পুরা আস্থা ঈমান রাখতে হবে। আজকে যে তো জায়গায় যায় সব জায়গায় একই কথা, লা ইলাহার অর্থ জানি না, লা ইলাহার কয়টা অংশ তা জানা নাই, লা ইলাহার শর্ত কি, রুকন কি, কিচ্ছু জানা নাই। আর আমরা সাক্ষী দিচ্ছি, একটা আদালতে সাক্ষী দেয়, সেও জানে যে আমি সাক্ষী দিচ্ছি জেনে শুনে। আপনি কিসের সাক্ষী দিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। সাক্ষীর কি অর্থ, আমরা ইনশাআল্লাহ সে বিষয়গুলো আলোচনা করব আগামী জুমাতে। আবার আলোচনা হবে ইনশাআল্লাহ, লা ইলাহার কয়টা রুকন, রুকন কয়টা, তারপরে শর্ত কয়টা, এবং কিভাবে লা ইলাহা পড়লে মুসলিম হওয়া যায়। শুধু বাপ দাদা লা ইলাহা পড়েছে আমরা করলাম, বাপ দাদা মূর্তি পূজা করেছে আমরাও করলাম, মক্কার কুফাররা মূর্তি পূজা করতে আমরাও করলাম, এর নাম মুসলমান নয়। কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াতে পরিষ্কার বলা হচ্ছে, ওয়ামান আন্নাসু মান ইয়াকুলু আমানা বিল্লাহি, মানুষের মধ্যে একদল মানুষ এমন আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল আখির, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, ওই লোকগুলো মুমিন নয়। ওরা কি, ওরা মুনাফিক। আজকে আমাদের গতজমা বলেছিলাম, লোকেরা জিজ্ঞেস করতে আসে সবে মেরাজে কয় রাকাত নামাজ, আমি বলেছিলাম কয় রাকাত নামাজ সবে মেরাজে, 17 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 17 রাকাত নামাজ সারা জীবন পড়তে হবে, টাইম মতো পড়তে হবে। সেই ফরজগুলোর খবর নাই, নবী যেই মেরাজে নামাজ নিয়ে আসবে সেই নামাজের খবর নাই, নফল নামাজ পড়তে আসে মেরাজের রাতে। অবশ্য জাতি মানো আল্লাহ রসুল মেরাজের রাতে একটা জিনিস কিনে এসেছেন, গত দিনে বলেছিলাম জেহাদ নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, হিজরত নিয়ে এসেছেন, সাদাকা যাকাত নিয়ে এসেছেন, রমজান রোজা নিয়ে এসেছেন, এই সবগুলো পালন করার নামে হচ্ছে কি করা, মেরাজ পালন করা। সেই সব খবর নেই, দেখা যায় এই বিদআত গুলো যেগুলো সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেইন করেন নাই, সেই কাজগুলো আমাদের সমাজ করছে। আর দাবি করে মুসলমান, দাবি করে কি, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আবার আজ আগামী জুমাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।